السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আলোচনা পূর্বের আলোচনা যে ধরে যে পাপ করলে পরে মানুষের মালের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, আর যেটা মানুষের যে পাপ মানুষের মাল সম্পদের ক্ষতি করে নিশ্চয়ই সেটা পাপ এবং হারাম। আজকে বলবো কিছু এমন পাপের কথা ওই শ্রেণীরই, যেমন একটা হলো মজুরের হক নষ্ট করা, মজুরের মজুরি নষ্ট করা, যে শ্রমিক তার পারিশ্রমিক না দেওয়া, যথার্থভাবে আদায় না করা, এটা মালের ক্ষতি। আপনি কাজ করলেন, কাজের মজুরি পেলেন না, একেবারেই পেলেন না কিংবা কম পেলেন, তাহলে সেটাও ইসলামে নিষেধ আছে। বরং এমন কড়া ভাবে বলা হয়েছে যে আতিল আজিরা আজরা কাবলা আইন ইয়াজুফা আরাকা, তার মানে তার ঘাম শুকাবার পূর্বে মজুরকে মজুরি দিয়ে দাও, ঘাম শুকাবার আগে। তার মানে কাজ শেষ হয়ে গেল, এখনো ঘাম শুকাই। তবে মানে হাদিসের উদ্দেশ্য অবশ্য এই নয় যে ঘাম শুকিয়ে গেলে যদি না দেওয়া হয় তো গুনাহ হবে না, এরকম কিছু না। মানে তাকিদ করা হচ্ছে যত তাড়াতাড়ি পারো গুরুত্ব দেওয়া হচ্ছে, যত তাড়াতাড়ি পারো মজুরের মজুরি আদায় করে দাও, এ হচ্ছে সুন্দর ইসলামের একটা বিধান। এবার যদি কেউ না মানে আলাদা কথা, কেউ মানলো না, কেউ হয়তো যেমন এক মাস পরিয়ে মাসের শেষে দিচ্ছে, এরকমও নিয়ম আছে। যদি চুক্তিবদ্ধ হয় যে আমি এক মাস পরে নেব তো সমস্যা নেই, তো এইভাবে কিন্তু দিতে হবে, দিতে গড়িমসি করা যাবে। ইসলামের বিধান হলো বিবাহিত বউকে তার নির্ধারিত মোহর প্রদান করো, বিয়ে করেছো মোহর সঙ্গে সঙ্গে দাও, অথবা যদি ধার রাখো দেন মোহর হয় সেটা আদায় করতে হবে না, হবে না আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আযামাল যুনুবি ইনদাল্লাহি রাজুলুন তাযাওয়াজা ইমরাআতান, সবচেয়ে বড় গুনাহগার আল্লাহর কাছে কে যে একটা মেয়েকে বিবাহ করলো, ফালাম্মা কাযা হাজাতাহু মিনহা তাল্লাকাহা, তারপর যখন তার সঙ্গে মিলন ইত্যাদির মাধ্যমে নিজের প্রয়োজন মিটিয়ে নিল তখন তাকে তালাক দিল, ওয়া যাহাবা বিমাহরিহা, আর তার মোহরটাও আদায় করল। এ হচ্ছে সব থেকে বড় গুনাহগার। রাজুলুন ইস্তামালা রাজুলান উজরাতিহি, আর এমন এক ব্যক্তি যে মজুর খাটালো কিন্তু মজুরিটা আদায় করলো না, আরেক ব্যক্তির কথা বলা হয়েছে আরেক ব্যক্তি যে খাম খা প্রাণী হত্যা করে, খাম খা প্রাণী হত্যা করা মানে আপনি প্রয়োজনে খাবেন, যেটা আল্লাহ তাআলা খাওয়া হালাল করেছেন আপনি জবাই করে খাবেন, কিন্তু আপনি খাবেন না, খামখায় হত্যা করছেন, হাতে বন্দুক আছে ঠুস ঠাস করে মেরে বেড়াচ্ছেন, খাওয়ার ইচ্ছা নেই, শিকার করার ইচ্ছা খালি। তাহলে খামখা যদি আপনি প্রাণী হত্যা করেন তাহলে সেটা হচ্ছে আল্লাহর কাছে বড় গুনাহ। স্বামীর মাল নষ্ট করা, এত স্ত্রীর মাল নষ্ট করতে পারবেন, স্ত্রীরও জায়েজ নয় যে স্বামীর মাল নষ্ট করবে, কারণ স্বামী স্ত্রী হচ্ছে স্বামীর গৃহে খাজানচি, কি বলে এটাকে, খাদ্যমন্ত্রী। স্বামী সংসারে স্বামীর রাজ্যে খাদ্যমন্ত্রী কে, স্ত্রী, তার হাতে রান্না বান্না, তার হাতে সবকিছু। তো সেই ক্ষেত্রে স্ত্রীকেও সতর্ক করা হয়েছে তুমি স্বামীর মাল নষ্ট করতে পারবে না, স্বামীর বিনা অনুমতিতে দান করতেও পারবে না, এমনিতে নষ্ট করা দূরের কথা, নিজের মায়ের বাড়ি পাঠালো কাউকে দিল না, এরকম চলবে না, চলবে না, দান করাও যাবে না, দানটা কারো আসতে আল্লাহর আসতে, সেটাও চলবে না, তার জন্য স্বামীর অনুমতি চাই। তো লা তুনফিকু ইমরাআতুন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইযনি যাওজিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মহিলা যেন তার স্বামীর বিনা অনুমতিতে স্বামী গৃহ থেকে দান না করে। আর তখন বলা হলো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, খাবারও কি দেবে না, মিসকিন এলো চাইতে দরজাতে, তো খেজুর রুটি এগুলো কি দেবে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা আফযালু আমওয়ালিনা, এটা তো আমাদের শ্রেষ্ঠ মাল, যত মাল সম্পদ আছে সব থেকে শ্রেষ্ঠ মাল যেটা আমরা খাবো, এখন খাচ্ছি খাবার সময়ে, এটা আমাদের শ্রেষ্ঠ মাল, এ মালও দেওয়া যাবে না। তাহলে স্ত্রীরা কি দান করবে না, করবে, স্বামীর কাছে অনুমতি নিয়ে নেবে, যে স্বামী তো বলবে যে রোজ ভিখারি আসে, ভিক্ষা করতে আসে, বাড়ির চাল এক মুঠি দিলাম, দেওয়া যাবে কি যাবে না? স্বামীজি বলে না দিও না, দিয়ে না। আর স্বামীজি বলে না না, এগুলো সমস্যা দিও তুমি, যদি অনুমতি নিয়ে নেয় তাহলে আর বারবার অনুমতি নেওয়া দরকার নেই। আম অনুমতি থাকলে স্ত্রী দান করলে তার স্বভাব হবে এবং স্বামীর স্বভাব, যেহেতু তার মা দেহাতে দান করছে, সমস্যা নেই। আরো দেখুন, হক মারা, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, আপনি কারো হক মেরে দিলেন, হক মেরে দিলেন মানে আপনার একটা মেয়ে আছে, দুটো মেয়ে আছে, তিনটে মেয়ে আছে, ছেলে হয়নি, ঠিক আছে, এখন ভাবছে যে আমার ভাইরা আছে, হিসাব আছে, ইসলামী মিরাসের নীতি জানা আছে, শোনা আছে যে আমি মারা গেলে আমার সমস্ত সম্পত্তি কে পাবে, নিজের বলতে খালি মেয়ে আছে, আমি হচ্ছি লাখপতি কোটিপতি, তাহলে আমার সম্পদটা কে পাবে? একটা মেয়ে যদি হয় কত পাবে বাচ্চা মেয়ে? মেয়ে যদি একা হয়, আপনার কেউ নেই, আপনার আপন বলতে মানে ছেলে নেই আর কি, শুধু মেয়ে আছে, কত পাবে? আপনি দেখলেন ভাইরা আমাকে মানে না, ভাইরা আমাকে পুছে না, ভাইরা আমার সঙ্গে ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, তাদেরকে কেন দেবো? আপনি আপনার চুপি চুপি তলায় তলায় গিয়ে সম্পত্তি বইয়ের নামে লিখে দিলেন, অনেক বউকে ভালোবাসা বলে এটাকে, বলে ভালোবেসে দিয়েছি, তো ভালোবেসে কি দেওয়া যাবে নাকি? একজনের হক একজনের নামে লেখা যাবে তো? না বইয়ের নামে লেখা যাবে, আর না বেটির নামে, যে বেটি আমার একমাত্র মালিক, তো আমি অর্ধেক পাই, আমি পুরোটাই ওর নামে লিখে দিলাম, কাকে বঞ্চিত করলো? এটা হারাম না হারাম? আল্লাহ একাধিক মেয়ে তাহলে কত পাবে? একটা মেয়ে হলে আট আনা পাবে, যদি দুটো মেয়ে হয় তাহলে পাবে দুই তৃতীয়াংশ, তার মানে স্ত্রী যদি থাকে স্ত্রীকে দিয়ে দিলেন, বাকি যে মালটা থাকবে সেটা কি কি করবেন? আগে স্ত্রী কিনা, স্ত্রীর সাথে স্ত্রী পাবে একের আট, আর দুই মেয়েতে পাবে দুয়ের তিন, তিন ভাগের দুই ভাগ, তিন ভাগের দুই ভাগ পেয়ে আবার দুই মেয়েকে ভাগ করে নেবে, আর বাকি যেটা থাকবে সেটা পেয়ে চাষারা দুয়ার না না না বাকিটা পাবে, চাষাদের অংশ নেই। তিন দিয়ে যদি ভাগ করেন, মনে করেন একটা সম্পত্তির সাথে একুশ, একুশ দিয়ে ভাগ করতে হবে, ও যারা ভাগ করছে তারা ঠিক পুষে দেবে কতটা কত কি যে আপনি ষোলো আনা থেকে দুই আনা চলে যান আগে স্ত্রী আগে দিলে পরে কমিয়ে যাবে, আগে দিলাম তারপরে আবার ভাগ করলাম, এটা না একসঙ্গে ভাগ করে, তার ক্যাপাসিটি আছে, তার পদ্ধতি আছে। যাই হোক, এখন চলে হকদারের হক মারা যাবে না, ওয়ারেসের প্রাপ্য মিরাজ তাকে পেতে হবে, আপনি হস্তক্ষেপ করার কে? ঠিকই আছে, কিন্তু তার হক তো আল্লাহ তাকে দিয়েছে, এ তো বলেনি আল্লাহ যদি তোমার ভাই দুশ্মন হয় তাহলে দিও না, এরকম কি বলা হয়েছে? এরকম বলা হয়নি। সুতরাং ভাই যেটা পাওয়ার সেটা পাবে, আপনি ভাইকে বঞ্চিত করতে পারেন না। আল্লাহ তাআলা ওই যে মিরাসের আয়াত আছে, সেই মিরাসের আয়াত বর্ণনা করার পর যে সূরা নিসা বলা হয়েছিল যাকারে মিসরা হাজিলুন তাই তো সব কে কত পাবে বলার পরে শেষ দিকে বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহর সীমারেখা, আল্লাহর নির্ধারিত সীমা বেঁধে দেওয়া হয়েছে, মেয়ে হাফ পাবে হাফ, এর থেকে করার কিছুই নেই, আপনি হাফ পা ছুঁড়ে আপনি তাকে বেশি দেবেন উপায় নেই, বউ একের আট পাবে একের আট, দোয়ানা পাবে দোয়ানা, তার থেকে বেশি দেওয়ার কোনো উপায় নেই। যে ভালোবাসে বলে ঘরটা লিখে দাও, করলে আমার গো তুমি চলে গেলে আমার কি হবে, তা ঠিক আছে তোমার নামে চার বিঘে জমি বেশি করে দিচ্ছি, না উপায় নেই। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ হদ, হুদুদ মানে হচ্ছে বিধান সীমা, ওয়ামা ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহর এসব বিধান রাসূলের বিধান মেনে চলবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তাহলে তার বদলা হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, যা পাদদেশে নদী প্রবাহিত, জালিকাল ফাউজুল আযিম, এ হচ্ছে বিশাল সফল সফলতা বা সফলতা বা সাফল্য। ওয়ামাই ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের না ফরমানি করবে, অবাধ্যাচরণ করবে, কথা মানবে না, মাপ যোগ করে দেওয়া হলো এর এত মানলাম না শুনলাম না, আমি আমার দেশের আইন আছে লিখে দিলাম, ঠিক আছে কিনা, ওয়া ইয়াতাআদা হুদুদাহু, এবং সীমা লঙ্ঘন করবে, সীমা দেওয়া আছে, দোয়া না দোয়া না, তার বেশি করা যাবে না, তাই না, কমও করা যাবে না, তাহলে তাকে চিরস্থায়ী জাহান্নামে বাস করতে দেওয়া হবে, ওয়ালাহু আযাবুন মুহিনা, তার জন্য হবে লাঞ্ছনাদায়ক শাস্তি আযাব। সূরা নিসা 14 নম্বর আয়াতে, ওই যে মিরাসের আয়াতের শেষে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সুতরাং এইভাবেও মালের নষ্ট হতে দেওয়া হবে না, যে আপনি একজনকে বঞ্চিত করবেন, একজনকে বেশি দেবেন, এটা আপনার করা যাবে না, একজনের ক্ষতি করে আর একজনকে দেওয়া যাবে না। ব্যাস, এতিমদের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন ইসলাম, এতিমদের মালও ভক্ষণ করা যাবে না। এতিমদের মাল বলতে আপনি আপনি চাচা আছেন, একজন এতিম আছে, তার মা বাপ মারা গেছে, এখন আপনি তার দেখাশোনার দায়িত্বে আছেন, আপনি করলেন কি, ঘরের পাশে মরাই গুটি গুটি সরাই, কেউ দেখার নেই, এতিমের মাল যে সমস্ত আছে তাকে, এটা এখন না বালক আছে, আপনি তাকে কিছু বোঝাতে হবে না, আপনি আপনার ইচ্ছা মতো আপনার মাল বাড়িয়ে নিলেন, তারপর যখন সাবালক হলো, নিয়ম হচ্ছে সাবালক হলে তাকে তার মাল বুঝিয়ে দেওয়া, আমানতদারির সাথে বুঝিয়ে দেওয়া, আমানতের খেয়ানত করা যাবে না, আপনি যে আপনি মাল বানিয়ে নিয়েছেন তার মাল থেকে, তা আপনার সাথে তার মাল মিলিয়ে নিয়ে আপনি আপনার মাল সম্পদ বেশি করেছেন, এটা যায় না, তার কারণ এতিমের মাল যদি ক্ষতিগ্রস্ত হয়, এতিম যদি সে সাবালক হয়ে বুঝতে পারে বা বুঝতে নাও পারে যে আমার চাচা আমার হক, কিংবা আমার অন্য অভিভাবক অন্য কেউ হতে পারে, মামা অন্য কেউ হতে পারে, তো যদি হক আমার নষ্ট করেছে, তাহলে শুনেন আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। সূরা ইসরা মানে বানী ইসরাইল 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা এতিমের মালের নিকটবর্তী হইও না, এতিমের মালের নিকটবর্তী হইও না, খা খেও না নাই, নিকটবর্তী হইও না, তার মানে খুবই কঠিন ব্যাপার, এই যে দুজনের মাঝে ফয়সালা করা সহজ না কঠিন, তেমনি এতিমের মালের তত্ত্বাবধান করা সে বিশাল কঠিন, বিশাল কঠিন। আচ্ছা আপনারা কি কি মনে করেন, মনে করুন একটা লোক মসজিদ থেকে বের হলো, ওই মসজিদ ওই মাথায় গিয়ে 5 লাখ টাকা পেল, একটা ব্যাগ কুড়ি পেল 5 লাখ টাকা, এই লোকটা ভাগ্য ভালো না খারাপ, কিন্তু সাধারণ থেকে 5 লাখ টাকা পেয়েছি বাপরে কি খুশি, সে কাউকে বলবে না, গোপন করে 5 লাখ টাকা একটা বিল্ডিং করতে চাইবে, তাই না, কিন্তু তার ভাগ্য আসলে খারাপ না ভালো, খারাপ এই টাকা তার নয়, সে কুড়ি পেয়েছে যে কি, কিন্তু টাকা তার নয়, যার টাকা তাকে খোঁজ করতে হবে, কতদিন খোঁজ করতে হবে, আমি 1 বছর পারবেন সবুর করতে, নাকি সেই নাকি সেই সেই কুকুরটার মতো, এই কুকুর একদিন বলল সিংহরাজকে যে আমার নামটা চেঞ্জ করে দাও, আমার নাম আমাকে সবাই কুকুর বলে ঘৃণা করে, আমার নামটা চেঞ্জ করে দেন না জামশাই, বুঝি দেখো তোমার চরিত্র নিয়ে তোমার নাম ঠিকই আছে, বুঝি তা কেন হবে, আমার কুকুর নাম চেঞ্জ করতে চাই, ঠিক আছে তো আমি তোমাকে পরীক্ষা করব, দিয়ে বেশ মানে এই 1-2 কেজি 4 কেজি ওজনের একটা মাংস টুকরো মুখে করে নিয়ে এসে কুকুরকে বললো তোমার এখানে তোমার থাকলো, তোমার কাছে আমানত থাকলো, সন্ধ্যাবেলায় আমি নিয়ে যাবো, তোমার নামটা চেঞ্জ করে যাবো, আর এখান থেকে নড়বে না, এবারে কুকুর বেচারে কিছু খেতে হবে তো, এমনিতে এই জিভ বার করে লাল করছে, আর গোস্ত দেখে গোস্তের গন্ধ শুনে শুনে আর কি মোনাকে নিয়ে এসে খাবার জন্য খুব ছটফট করছে, কিন্তু খেলে তো সিংহ রাজামশাই আমাকে ছাড়বে না, ঠিক আছে, এক পর্যায়ে এমন এলো খিদেতে আর লোভে সামাল দিতে না পেরে মোটামুটি আসরের দিকে খেয়ে ফেলল, দূর ঘোড়াটির নাম চেঞ্জ করে কি হবে, কুকুরও তো ভালো না, দিয়ে কে ফেলবো, এদিকে রাজা মশাই সিংহ মশাই এসে সিংহরাজ এসে বলছে কই কুকুর, তো বলছে আজ্ঞে, বলছে কই আমার মাংস পিণ্ড কই, তো বলছে খিদে লেগেছিল খেয়ে পেয়েছি। আমি বললাম না, তুমি তোমার স্বভাব পরিবর্তন করতে পারো না, তোমার নাম পরিবর্তন করবে? তো যাক কোথা থেকে কোথায় চলে গেলাম। এখন কথা হলো কি, যে যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল লোভের তালে পড়ে এ ভক্ষণ করা যাবে না, এই জন্য মুসলমান যদি কেউ হয় তো এতিমের মালের নিকটবর্তী হবে না। এটা খুব সৌভাগ্যের বিষয় না, মাল কুড়িয়ে পাওয়া, এতিমের মাল এলো বাস আমি তত্ত্বাবধান করলাম এবং তার সঙ্গে আমি খেয়ে দিলাম, না খবরদার। এই হচ্ছে এমন জিনিস যদি কেউ অন্যায় ভাবে খায় জাহান্নামের আগুন খাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের মাল ফিরিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত্তাইয়িব, আর উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট বদল করো না। উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট মানে আপনার জমিতে খারাপ হয়েছে, আপনি করলেন কি ভালো ফসলটা আপনার জমি করে নিলেন আর খারাপ ফসলটা এতিমের ঘাড়ে ফেলে দিলেন, ভালো করলেন না খারাপ করলেন? আমার খেয়াল ধরো না, বিশাল খেয়াল। ওলা আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে মিশ্রিত করে গ্রাস করো না, মিশিয়ে দিয়ে খাবে মানে অনেক সময় সরাসরি খেতে পারে না, দিয়ে কি করে এই মিশিয়ে দিয়ে খায়। এই যে আমার কথা জন্য বলি, আমার এখানে একটা সমস্যা হয়েছিল, কি বলে এক হোটেলে, হোটেলে জানেন আমি যে সুফরা বিছাই না, যার সুফরা বিছানোর দায়িত্ব আছে, সুফরা গুটিয়ে নেওয়ার দায়িত্ব সেই লোক ধরা পড়েছে। কিসে জানেন, যখন সুফরা গোটাতে গেছে তখন দেখছে একটা মোবাইল পড়ে আছে, তো এখন মোবাইলটা যদি সরাসরি নেয় তো সমস্যা আছে। তো করেছে কি, প্রথমে সুফরার সাথে গুটিয়ে দিয়ে ডিব্বাতে ফেলছে। দেখছেন কেমন, মানে বুঝতে দেবে না যে আমি কিভাবে ডাইরেক্ট নিচ্ছি, বুঝতে পারছে যে মোবাইল কাপ, তো আমি খাচুরি করব কিন্তু ডাইরেক্ট পাচ্ছি না, গুটিয়ে নিয়ে ডিব্বায় ফেলে তারপরে একসময় এসে সেখান থেকে তুলে নিয়ে গেছে। বুঝতে পারছেন, মানে একটু ক্যাপাসিটি করে আর কি, একটু ক্যাপাসিটি করে মালটা নিচ্ছে। এটা একটা ঘটনা ঘটলো ওই স্টেডিয়ামে, স্টেডিয়ামে ওইসব জুতো খুলে ঘড়ি খুলে মোবাইল রেখে তারা খেলতে যায়, তো যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা করেছে কি, ওখান থেকে তুলে নেয়নি, সরিয়ে দিয়েছে অন্য জায়গায়, সরিয়ে দিয়ে পরে এক সময় সে তুলে নিয়েছে। যখন ধরা পড়লো তখন বলছে আমি ওখানে পাইনি, ওখানে নেই, তারপর কোথায় পেয়েছে, বলছে আমি অমুক জায়গায় পেয়েছি, ওখানে সহায়লোকে। তো মোট কথা, বহু মানুষ আছে যে একটু মানে সরাসরি চুরি না করে একটু ঘুরে ফিরে, যাতে করে চুরি না বলে, কিন্তু আল্লাহর কাছে সে চুরি না, চুরি না, আল্লাহ মুস্তাফা। তো এতিমের মাল তোমার মালের সঙ্গে মিশিয়ে নিলে, ও যে চলে এসছে, ওই যে জো আপসে আতা হে আনে দো, গল্প মনে আছে, হুজুর বলছে হুজুরকে দাওয়াত করা হয়েছে, এবার মুরগির গোস্ত দিয়ে ভাত, বলা হলো মুরগিটা চুরি করে আনা হয়েছে, বলে ঠিক আছে চুরি করে তার গোস্ত হারাম, গোস্ত হচ্ছে হারাম। তখন কেউ বলেছে হুজুর গোস্ত হারাম তো সরবা তো হালাল হ্যাঁ, ঠিক আছে গোস্ত সরবাই দাও। এবার সরবা দিতে যাচ্ছে আর চামচের সরবার সাথে গোস্ত উঠে চলে আসছে, তখন হুজুর বলছে, তখন কেউ বলছে আরে গোস্ত চলে যাচ্ছে, গোস্ত চলে যাচ্ছে হুজুরের পাতে, তখন হুজুর বলছে আরে যো আপসে আতা হ্যায় আনে দো, মানে আপসে আতা হ্যায়, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি এতিমের মাল নিজের মালের সঙ্গে করে আপনি ভাবলেন যে আপসে আতা হ্যায় এসে এসে গেছে মিশে গেছে, তখন আমার মালে যা করা যাবে না, শৈথিল্য করা যাবে না এই ব্যাপারে। কেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা, কারণ এটা হচ্ছে মহাপাপ, অতি বড় পাপ। যাই হোক, তারপর আল্লাহ তাআলা বলছেন, ওটা গেল সূরা নিসা 2 নম্বর আয়াত। এখানে সূরা নিসা 9-10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনেক কিছু বলেছেন, তার মধ্যে একটা আয়াত হচ্ছে ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করে, অন্যায়ভাবে খায়, তার মানে ন্যায়ভাবে খাওয়া আছে তাই না? যেমন আপনি এতিমের জমি চাষ করছেন তো আপনি অর্ধেক পাবেন, এটা তো এতিমের জমি কিন্তু আপনি অর্ধেক পাবেন, কেন না আপনি দেখাশোনা করছেন, আপনি তার তত্ত্বাবধান করছেন, আপনি আপনার হাতে সমস্যা নেই। কিন্তু অন্যায়ভাবে যদি বেশি দাও, জুলমান অন্যায়ভাবে যদি বেশি দাও, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা আসলে নিজেদের পেটে এতিমের মাল খায় না, আগুন খায়, আগুন দিয়ে পেট ভর্তি করে। আর তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে। আল্লাহ তাআলা কত বড় হুমকি, এতিমের মাল খবরদার কোনো বাহানা করে কোনো ছলছুতা করে খাবে এটা চলবে না, কোন রকম করে ছলনা করা যাবে না, যে বাহানা বানিয়ে আমি খেয়ে নিলাম, কোন রকম বাহানা বানানো যাবে না। ব্যাস, এতিমের মাল ভক্ষণ করা একটি সর্বনাশী অপরাধ, যে পাপের জন্য শাস্তি রয়েছে জাহান্নাম। মহানবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কা যায়ফাইনি আলা ইয়তীম ওয়াল মারআ, হে আল্লাহ আমি দুই দুর্বল এতিম ও নারীর অধিকার নষ্ট হওয়ার ব্যাপারে পাপ হওয়ার কথা ঘোষণা করছি। এই দুর্বল এতিম, দুর্বল বেচারি, বাপ মা নেই কিংবা মা আছে বাপ নেই, আর মহিলা, মহিলা তেমনি মিসকিন বেচারি, স্বামী যা বলছে তাই, নিজের মালও সে মোহরটা আদায় করে না, সম্পত্তি সেই সম্পত্তি ধানও দেয় না, বাপের বাড়িতে যেটা পেয়েছিলাম সেটাও স্বামী এদিকে খরচ হয়ে গেছে ইত্যাদি, তুমি কি খাও না অমুক তমুক বলে তার মালটাকেও নষ্ট করে। খাবারটা খাবে তার কাছ থেকে, স্বামী খাবে আর আমার বাপের টাকা জোগাড় থাকবে, তাই না? এখানকার মেয়েরা বেশি দান করে, জানেন কেন? এখানকার সৌদি আরবে মেয়েরা দান বেশি করে, কেন বলুন তো? এই জন্য যে তারা চাকরি করে স্বামীর খায়, চাকরির টাকাটা জমা থাকে, যারা ভালো স্বামী তারা কিন্তু স্বামীর স্ত্রীর টাকাতে হাত দেয় না। তবে যেহেতু স্বামী সময় ব্যয় করে, তাকে গাড়ি করে নিয়ে আসে, গাড়ি করে নিয়ে আসে সময় নিজের খেদমত থেকে বঞ্চিত হয় ইত্যাদি, তার জন্য যেমন খাদেমা রাখতে হয়, তো খাদেমা হলো তুমিও টাকা দাও, কারণ তুমি তো কাজ ঘরে কাজ করছো না, খাদেমা রেখে করতে হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু দেখবেন ওরা হক হক রেখে দেয়, আর এই জন্য মহিলা স্বামী খায় নিজের টাকা বেঁচে যায়, সেই ফলে মহিলা দান করতে পারে বেশি। তো খবরদার, এতিম এবং মহিলার ব্যাপারে শৈথিল্য করবে না, তাদের যে হক তাদেরকে মিটিয়ে দেবে। মহান আল্লাহ, মহান আল্লাহর এক বড় নিয়ামত হচ্ছে মাল, তার সংরক্ষা হেফাজত জরুরি। তিনি অযথা মাল নষ্ট করতে নিষেধ করেছেন। আপনি নিজেও আপনার নিজের মাল নষ্ট করতে পারেন, আপনি নিজে নিজের জান নষ্ট করতে পারেন, নাকি আপনার জান আপনি যা মন তাই করতে পারেন না? আপনার জান না, জানটা কার? আল্লাহ। এই জন্য আত্মহত্যা মহাপাপ। কেউ বলবে আমি তো নিজের জান না, আত্মহত্যা মহাপাপ। তেমনি মাল, নিজের মাল আমি ইচ্ছা মতো খরচ করবো না, তা হবে। মাল আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত, যেখানে যেখানে খরচ করতে হবে সেখানে খরচ করতে হবে, বাকি অন্য জায়গায় করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হাক্কা আলাইকুম সালাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটে জিনিস অপছন্দ করেন, কিল ওয়া কাল। প্রথমত হচ্ছে যে কিল ওয়া কাল মানে জনরবে থাকা, জনরবে থাকা মানে জানো শুনেছো এই হয়েছে, না এই হয়েছে, না এই পড়াতে এই হয়েছে, অমুক গ্রামে এই হয়েছে, এই যে আর রাজনীতির কথাগুলো তো বলতেই হবে না, রাজনীতির সবসময় বিরোধী পার্টিরা একদম কি বলে শাসক গোষ্ঠী বা ক্ষমতাসীন যে দল আছে তার বিরুদ্ধে লেগেই থাকে, ওরা যদি নয় বলে তারা ছয় বলে, ওরা ছয় বলে তারা নয় বলে, কারণ বিরোধী দলের অভ্যাসই এটা, তাই না? ওরা যদি ভালো নিয়তে করে এরা খারাপ নিয়ত বের করে। তো এইভাবে কিল ও কাল বলে সময় পার পার করে। আর নম্বর দুই হচ্ছে এদা আকুল মাল, মাল নষ্ট করা। মাল নষ্ট কখন হয়? যেটা আল্লাহ অসন্তুষ্টির পথে ব্যয় করা হয় সেটা নষ্ট হয়, বাকি সন্তুষ্টির পথে আপনার হজে কয়েক লাখ টাকা গেল সেটা কি নষ্ট হলো? না। যাকাতে কয়েক হাজার টাকা গেল সেটা কি নষ্ট হলো? না। বানে ভেসে গেল সেটা কি নষ্ট হলো? না। তারপরে দান করলে নষ্ট হবে না, কিসে নষ্ট হবে? যেমন আপনি এমন খারাপ এতে ব্যয় করলেন যে মালটা নষ্ট হয়ে গেল, কিংবা ব্যবসা করতে গেলেন মালটা ব্যবসায় লাভ হলো না, নষ্ট হয়ে গেল, কিন্তু ভালো পথে ব্যয় করলে মাল নষ্ট হয় না। তিন নম্বর হচ্ছে কাসরাতুস সুয়াল, সুয়াল বেশি করা। সুয়ালের দুটো মানে আছে বুঝলেন, এখানে যারা ব্যাখ্যা লিখেছেন হাদিসে তারা সুয়ালের দুটো মানে বলেছেন, হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো সুয়াল মানে প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা, অযথা প্রশ্ন করা, প্রয়োজন নেই প্রশ্ন করা, এই মুসা নবীর নারীর নাম কি, আদমের ভাষা কি, অমুক তমুক। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে জবাই না করে একটা দুম্বা জবাই হয়ে গেল, জবাই করা গোশটা কে খেয়েছিল, ইব্রাহিম ইসমাইল খেয়েছিলেন না কি, ফালতু ফালতু প্রশ্ন। এইভাবে বলে কাজ নাই, নাই কাজ তো খই ভাজ বলে না, খই ভাজা খই ভাষা খুব কষ্ট মেয়েদের জন্য, তাই বলে যাদের কাজ নেই তারা এটাই করে। তো এমন কিছু মানুষ আছে খাম খাজা প্রশ্ন বের করে, বসে আছে, এখন তো হোয়াটসঅ্যাপ আছে বাস, এখন মাশাআল্লাহ হুজুর ডাইরেক্ট না থাকলো আজ হোয়াটসঅ্যাপ আছে, দে হুজুরকে প্রশ্ন করে দে, দিয়ে ছবি দে, এখন হুজুর এখন খুঁজে বেড়া, তাই না? মুশকিল হচ্ছে এখানে, এখন কাছে আছে বাস, টেকনিক্যাল গেট জামানা পেয়েছে বলে দিল। ফালতু প্রশ্ন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা অপছন্দ করেন। খাম খাতে বেশি বেশি বলতে, যে একবার আছে না যে জিজ্ঞেস করলো আজ তোমরা যা প্রশ্ন করো উত্তর দেবো, দেখ এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ কোথায়, আমার আব্বা মারা গেছে কোথায়, জান্নাতে না জাহান্নামে, তাই আমার উদ্দেশ্য হলো জান্নাতে না জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি বলে দেবো, বললেন জাহান্নাম হলো। তো এইভাবে এই প্রশ্ন অনেক সময়, তাই এখানে আয়াত অবতীর্ণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, এমন কিছু প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর তোমাদের খারাপ লাগবে। এখন যদি বলা হয় যে হুজুর আমার বাপ কে, বলুন আমার বাপ কে, এখন যদি সত্য কথাটা বলা হয় এমনও হতে পারে যে আপনার বাপ যে বর্তমানে বাপ সে বাপ না, ব্যবিচারের ফলে আপনি হয়েছেন, আপনার খারাপ লাগবে লাগবে না, এই সর্বনাশ, তাহলে এরকম প্রশ্ন করার কি দরকার আছে, ফালতু প্রশ্ন করা। এই তোমার সাথে কারো ভালোবাসা শুনে তো সত্যি করে বলো, কাউকে ভালোবাসেনি তো, এই প্রশ্ন করার কি দরকার আছে, হয়ে গেছে হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তোমরা স্বামী স্ত্রী, আগে ছিল ছিল না ছিল না ছিল খবর তার খুঁজতে যেও না, কারণ কেঁচো খুঁটতে গিয়ে কি বেরিয়ে পারে, ফস করে সাপ বেরিয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ফালতু প্রশ্ন করো না, একদম অকারণে প্রশ্ন করো না, একদম যখন তুমি, হ্যাঁ তোমার মোবাইল বিজি থাকে সবসময় তুমি কার সঙ্গে কথা বলো, ঠিক আছে তোমার সন্দেহ হলে তার মোবাইলে ছবি দেখলেন, কোন পর পুরুষের ছবি দেখলেন, যোগাযোগ সন্দেহ হলে আপনি করতে পারেন, কিন্তু ফালতু ফালতু বাসর রাতে গিয়ে অনেকে খোটাখুটি করে, দিয়ে বাসর রাতকে বিশের রাত করে দেয়, তাই না? এটা ঠিক না, ফালতু তো এক অর্থ হলো কি, কাসরাতু সুয়াল মানে বেশি প্রশ্ন করো না, প্রয়োজন মতো প্রশ্ন করো, তোমার দরকার আছে তোমার প্রশ্ন করো। এক ভাই কোথা কি হয়েছে, হয়েছে ওই হয়েছে, আরে সেই ভাই জিজ্ঞেস করো তুমি কেন জিজ্ঞেস করছো, বাস জানবো, ঠিক আছে জানো, দরকার হয় তুমি জানো, কিন্তু অপ্রয়োজনে অযথা প্রশ্ন করো না। আর দ্বিতীয় মানে হচ্ছে সুয়াল মানে হচ্ছে চাওয়া, মানুষের কাছে চাওয়া, অনেক মানুষের চাওয়া অভ্যেস হয়ে যায়, দেখছে যদি হাত পাতলে যদি পাই, চাইতে গেলে বা হাত পাততে দোষ নাই, হাত হাত পাতলে যদি পাই হাত পাততে দোষ নাই, ভাবছে হাত চাইলে তো পাবো, বাস চাওয়া অভ্যেস হয়ে যায়, এক এক মানুষের চাওয়া অভ্যেস হয়ে যায়, একটা এনিলো আবার একটা এনিলো আবার চাইলো, এইভাবে মানুষের অভ্যেস হয়ে যায়, এরকম করা ঠিক না, বেশি মানে চাওয়া যদি তোমার দরকার হয়, আর দরকার না হলে যদি কেউ চায় মাল মানধন বেশি করার জন্য, চাওয়া মানে ভিক্ষা করা, সেটা তো হারাম, তাই না? কেয়ামতের দিনে তার মুখে কি থাকবে না, মাংস থাকবে না, গোশত থাকবে না তার মুখে, এমন অবস্থা চাওয়ার একটা খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুজারকে ওসিয়ত করে বলেছিলেন যে তুমি মানুষের কাছে কিছু চাইবে না, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করবেন, আর মানুষের কাছে চেয়েও না, কারণ মানুষের কাছে চাইলে মানুষ একজন বলছে যে এখন লোকটা পালে পালে আমার কাছে আসে বলবে সময় নষ্ট হবে, ঠিক আছে ওর কাছে কিছু চাও, চাইলে দেখবে আর আসবে না, ঋণ চাও বল 10,000 টাকা ঋণ দিতে আর আসবে না, বুঝতে পারছেন? চাওয়া জিনিসটা খুবই খারাপ, মানে চা চেয়ে চেয়ে চেয়ে চেয়ে। তো আর একটা নসিহত ছিল যে মানুষের কাছে তুমি চাইবে না, একদম মানুষের কাছে মরে যাবে, এমনকি সাহাবারা করতেন কি, ঘোড়ার পিঠে বসে আছেন কিংবা হ্যাঁ ঘোড়ার পিঠে বসে আছে, হঠাৎ করে চাবুক ঘোড়া চালানো যে চাবুক আছে চাবুকটা পড়ে গেল, তাহলে আবার নেমে নিতে হবে কিনা, নামতে চাপতে ঘোড়া নামতে চাপতে কষ্ট আছে, তো হিরণ ভাই চাবুকটা দেন, এটাও না নিজে নেমে চাবুকটা তুলে আবার ঘোড়ায় পিঠে চাবুক, তবুও যেও না, হয়তো হিরণ ভাই মন ভালো হুজুরকে দিল, কিন্তু এমনও মানুষ নিজে নিতে পারছে না, নিজে নিতে পারছে না। এমনকি বাড়ির সংসারের কাজে দেখবে অনেক সময় বহু বাড়ি বহু সংসার আছে, আমরা শুনি দেখেছি, স্বামী হয়তো পানি চাইল, স্বামী পানি চাইল কার কাছে, স্ত্রীর কাছে, স্ত্রী তখন বলে কি ঢেলে খেতে পারছে। এটা অবশ্য যারা স্বামীকে মানে না তারা বলে, আবার অনেক সময় স্ত্রী দেয় ঠিকই কিন্তু মনে মনে বা মেহমান পানিটাও ঢেলে দিতে হবে, হ্যাঁ মেহমান পানিটাও ঢেলে দিতে হবে। তার মানে মানুষের কাছে চাইলেই তুমি ছোট হবে, এই জন্য দেখবেন স্বামী স্বামী বড় না স্ত্রী বড়, স্বামী বড় তাই, কিন্তু স্বামী স্ত্রীর কাছে ছোট হয় কখন জানেন, যখন স্ত্রীর কাছে কিছু চায়, এবং কি চায় আপনারা জানেন, খুলে আর বলছি না, ওই চায় বলেই সে স্ত্রীর কাছে ছোট হয়ে যায়। যত বড়ই লাভ সাহেব হোক স্ত্রীর কাছে ছোট হতে হয় কখন, চাওয়ার সময়, যখন চাইতে যায় তখন সে ছোট হয়ে যায়। যাই হোক, চাওয়া জিনিসটা ভালো না, এই জন্যে তাহলে দুটো মানে হলো, একটা মানে কি যে বেশি প্রশ্ন করো না, আর একটা মানে হচ্ছে কি বেশি বেশি অপ্রয়োজনে চাইবে না, তুমি নিজে কাজটা করো, তবুও মানুষের কাছে খিদমত চাইবে না, তুমি নিজে করো, নিজে নিজের খিদমত নিজে করো। মহান প্রতিপালক অপব্যয় অপচয় করতে নিষেধ করেছেন, আমার আছে বলে আমি ইচ্ছা মতো খরচ করবো ব্যয় করবো তা হবে না। আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, সূরা আরাফ 31 নম্বর আয়াত। হে আদমের বংশধররা, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করো, যখনই মসজিদে আসবে সুন্দর পরিচ্ছদ পরিচ্ছদ, এই যে টুপি পরা এটা কি সৌন্দর্যের আলামত, কিন্তু এমন টুপি যাতে সৌন্দর্য নেই, ব্যবহার করা যাবে নামাজে মাথা রাখতে হবে না সুন্দর হতে হবে, নামাজে মাথা রাখা জরুরি, পুরুষদের জন্য কথা বলছি মেয়েদের কথা আলাদা, নামাজে পুরুষদের মাথা রাখা জরুরি না, মাথায় এমন কিছু নেওয়া ভালো যাতে যাতে করে সুন্দর দেখায়, ঠিক আছে, যেমন পরে আছে কি সুন্দর সাদা টুপি বা যে কোনো রঙের টুপি পরে আছে, এখন খালি মাথা থেকে তো ভালো লাগছে, খালি মাথা যারা আছে তাদের থেকে যারা টুপি আছে ভালো লাগছে দেখে, কিন্তু এমন টুপি আপনি নিলেন তাল পাতার ডালি আরে তেল গন্ধ সুবহানাল্লাহ, তারপর ছোট ছোট ছোট পোকা দেখা যায়, ছোট ছোট পোকা পিঁপড়ে দেখা যায় ওই মাথায় নিয়ে চলে এলাম উঁচু করতে করতে গামছা গায়ে দিয়ে দেখ মসজিদের দেখা আছে, এইভাবে গাদা করা আছে কিংবা ওই যে পেড়েকে রাখা তোলা আছে, নীল চাপিয়ে দিয়ে শুরু করে দিলাম আছে, আল্লাহ এতে সৌন্দর্য হলো, আল্লাহর এই আইন পালন করা হলো, আছে ভাইরাসেরও ভয় নেই, ভাইরাসেরও ভয় নেই, ওই টুপি ওই প্লাস্টিকের খাঁচি কিংবা তাল পাতার ডালি দিয়ে মাথায় রাখ। আবার এক এক কোনো মসজিদ দেখেছি আবার গামছা লাগানো আছে, চারটা পাঁচটা গামছা ঝোলানো আছে, কি হয় বলছে মুসল্লিরা উজু করবে হাত মুছবে, আমাদের এখানে তো মাদিল মিন্দিল রয়েছে, এখানে তো টিস্যু কাগজের টিস্যু পাওয়া যায়, কিন্তু আমার দেশে অত টিস্যু কে দান করবে, তো গামছা দান করেছে কি জন্য, মুসল্লিরা হাত মুখ মুছবে, আমি মুছলাম, শহীদ মুছলো, হিরণ মুছলো, বাংলা মুছলো, কাংলা মুছলো, তারপরে অবস্থাতে কি হবে গামছা, আরে গামছা দুধ শুকুতেই পায় না, আমার দেশে আবার ভিজা আবহাওয়া গামছা শুকুতেই পায় না, আর সেই গামছা গন্ধ তো হয়ই, আর আপনারা জানি না কি ভাইরাস আছে, আমার কি ভাইরাস আছে, তার কি ভাইরাস আছে, এসব খেয়ালই করা হয় না, মানুষের রুচিও বাজি, ওদে হাত মুছছে, ওদে মুখ মুছছে, আজই পড়লা, আবার কারো মশার সময় হাতে নাক পোটা পোটা লেগে যায় গামছা, অনেক আবার দেখেছি ওই গামছা নিয়ে নাক এভাবে নাকে ঢুকিয়ে হে আল্লাহ আকবার, আর ওই গামছা নিয়ে আরেকদিন এসে মুখ মুছছে, কি করে বুঝছে হয়নি বুঝি না। যাই হোক, সৌন্দর্য মসজিদে এলে পরে সৌন্দর্য অবলম্বন করতে হবে, শুধু গামছা দিয়ে নামাজ না, গামছা দিয়ে নামাজ তো চাষি, চাষি গামছা দিয়ে মাঠে ধান রোপণ করা হবে, ধান তোলা হবে, মসজিদে নামাজ পড়া হবে না, কিন্তু আমি বলছি না যে নামাজ হবে না, এটা আলাদা জিনিস যে নামাজ হবে না হবে না, নামাজ হয়ে যাবে আলাদা কথা, কিন্তু সৌন্দর্য হলো না, আল্লাহ যে আদেশটা করলেন সেই সৌন্দর্য আপনি অবলম্বন করলেন, আর বিশেষ করে গামছা গায়ে যারা নামাজ পড়ে বলি, গামছাটা গায়ে নিলে পরে সাধারণত পেট পিঠ দেখা যায়, যত বড়ই গামছা হোক সিজদা করার সময় পেট দেখা যায়, আর যদি পেট বেরিয়ে যায় আর নাভির নিচের অংশ বেরিয়ে যায় নামাজ হবে না হবে না, নামাজ হবে, হ্যাঁ গেঞ্জি গেঞ্জি পরেছেন তার উপরে গামছা গায়ে দিয়েছেন সমস্যা নেই, কিন্তু যদি শুধু যেমন অনেকে কি বলে এটাকে সেন্টু গেঞ্জি না কি বলে বগল কাটা, হ্যাঁ বগল কাটা গেঞ্জাই না কি লাভ, বগল কাটা গেঞ্জি, গেঞ্জিতে মোটামুটি যে কাজটা হয় যে আপনার উপরে জামাটা নষ্ট হবে না, বিশেষ করে বগলে যে ঘাম আছে গেঞ্জিতে আটকে নেবে। আর যারা বগল কাটা পরে তাদের ঘামটা কোথায় লাগে? ওই বাইরের পাঞ্জাবিতে, বাইরের জামাতে লাগে। তো লাভটা কি হলো? তারা আবার বগল কাটা গেঞ্জি পরেই নামাজ পড়তে আসে এমন লোকের। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কাপড়ে নামাজ পড়লে যাতে কাঁধে কিছু না থাকে, কাম খোলা অবস্থায় নামাজ পড়ে। ওই কিছু লোক আছে জাহেল, যারা উমরা টুমরা হজ করতে যায়, তারা ওই যে শুরুতে লাগালো ওইভাবে কান বের করলো ডান কানটা, ওই শেষ করা পর্যন্ত কান বের করায় নামাজও পড়ছে কান বের করে। না, এটা ঠিক না, কান বের করে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। তো এখন যারা সেন্টু গেঞ্জি পরে এসছে ঠিক আছে, এবার তার উপরে গামছা নিতে সমস্যা নেই। অনেকে আবার করে কি, ওই একটাই গামছা আবার মাথায় নেয়, মেয়েদের ওড়না নেওয়ার মতো মাথায় নেয়, কারণ মাথাটা নামাজের সময় ঢাকতে হয়। তাদের মতে কি, মাথা না ঢাকলে পরে নামাজ বোধহয় হবে না, তাই মনে করে। যাই হোক, মোট কথা হচ্ছে মসজিদে এসে সৌন্দর্য অবলম্বন করেন, সুন্দর হয়ে আসেন। কারণ এটা সমাজ, মসজিদ হচ্ছে জামাতের জায়গা, সেই জামাতে আসবেন, আপনি সুন্দর সেজে আসবেন, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আর কি, ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, সমস্যা নেই, খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। খাবে অর্ধেক পেপসি খেলে অর্ধেক ফেলে দিলে না, একটা প্লেটে খেলে তারপরে অর্ধেক খেলে অর্ধেক ডিব্বাতে গেল না, এরকম যেন না হয়। খাও পান করো কিন্তু অপচয় যেন না হয়। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি অপচয় অপকারীকে পছন্দ করেন না। আর সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, ডাইরেক্ট শয়তান না, কারণ মানুষ তো ডাইরেক্ট শয়তান হতে পারে না, শয়তানের ভাই। তারপর তাদের অভ্যাস, তাদের এই আচরণটা কা শয়তানের। ওয়াকানাশ শায়তান লিরাব্বিহি কাফুরা, আর আসলে শয়তান হচ্ছে তার প্রতিপালকের জন্য অতিশয় অকৃতজ্ঞ। নষ্ট হওয়ার আশঙ্কায় তিনি পাগল ও শিশু প্রকৃতি বিপদের হাতে মাল দিতে নিষেধ করেছেন। আপনার ছেলে জ্ঞান হয়নি, না বালক, নির্বোধ, কিংবা বয়স হয়েছে কিন্তু জ্ঞান হয়নি, তার হাতে আপনি 50 রিয়াল দিলেন, যাও বাবা তুমি কিছু কিনে খাও গা, না। স্কুল, আপনার ছেলে স্কুল যায়, স্কুলের টিফিনের দরকার মাত্র 5 টাকা, কত টাকা হয় আপনাদের টিফিন এখন? 5 টাকা, 5 টাকাই ধরে 10 টাকা বড় লোক, আপনি বড় লোক 50 টাকা দিচ্ছেন, এটা কি হচ্ছে? অপচয় হচ্ছে, প্লাস নির্বোধ, তার জ্ঞান বুদ্ধি নেই, সে এখন কি কিনতে কি কিনবে, কিংবা কেউ তাকে ঠকিয়ে নেবে, কেউ 10 টাকা জিনিস দিয়ে 50 টাকা নিয়ে নেবে। তো তোমার আছে বলেই তুমি দেবে তা নয়, তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিও না। আল্লাহ তাআলা নিষেধ, এটা সূরা নিসা 5 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। আল্লাহ তোমাদেরকে সম্পদ যে দান করেছেন তা তোমাদের উপজীবিকা জীবনযাত্রার অবলম্বন করেছেন, তা নির্বোধদের হাতে অর্পণ করো না। যেমন আপনার স্ত্রী যদি দেখেন যে খরচ ঠিক মতো করতে পারছেন, তাকেও দেবেন না, নিজের হাতে খরচ করেন, আর না হলে আপনার অপব্যয় হবে, সে যেখানে সেখানে খরচ করবে, অযথা খরচ করবে। তা হতে তাদেরকে তুমি খাওয়া পড়ার ব্যবস্থা করো এবং তাদের সঙ্গে মিষ্টি কথা বলো। হ্যাঁ, ধমক দিও না, মিষ্টি কথা বলো। কুড়িয়ে পাওয়া মাল যাতে নষ্ট না হয় অথবা কেউ কুক্ষি কথা না করে, তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাল্লাতুল মুমিনী হারকুন নার, যে বললাম একটু আগে যে মাল কুড়িয়ে পায় সেটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার না, সেটা হচ্ছে জাহান্নামের আগুন। কুড়িয়ে পাওয়া মাল আসলে জাহান্নামের আগুন, আজ চুপি চুপি লেখে রেখে নেয় তো বুঝতেই পারছেন না, না ওটাকে প্রচার করতে হবে। আর লাই আবি দাল্লা ইল্লা দা, মানে কোন হারিয়ে যাওয়া পশু অনেকে নিজের ছাগলের পালে ঢুকিয়ে নিল, গরুর পালে ঢুকিয়ে নিল, তো দাল ছাড়া দাল্লা, দাল্লা মানে হচ্ছে হারিয়ে যাওয়া পশু, আর দাল মানে হচ্ছে ভ্রষ্ট মানুষ, ভ্রষ্ট মানুষ ছাড়া এই হারিয়ে যাওয়া পশু কেউ নিজের পালে নিয়ে আসে না। তার কারণ হচ্ছে যে তার দায়িত্ব হয়ে যায়, আমানত হয়ে যায়, এবং সেই আমানত যতক্ষণ না মালিকের কাছে পৌঁছেছে তার কিন্তু গোনা হতে থাকে। তো যাই হোক, এই হচ্ছে মাল নষ্ট করার ব্যাপারে কিছু পাপ, আরো কিছু পাপ আছে, ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হারাম থেকে বেঁচে হালাল পথ অবলম্বন করতে পারি। আল্লাহুম্মা আফিনা মিন হালালিকা হারামিকা ওয়া আমিনা বিফাযলিকা আম্মা সিওয়াক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।